কারণ মানুষের এখতিয়ার আছে, তাই না? তকদির শুধু শুধু তকদিরই না, মানুষের তদবিরও বলে কিছু আছে। তদবিরে আছে বলেই আমাদেরকে জান্নাত জাহান্নাম দেওয়া হবে, সেই আমাদের তদবির অনুযায়ী, নচেৎ যদি আল্লাহ লিখে দিয়েছেন তাহলে আমার নামাজটা কি দরকার ছিল? তদবির অনুযায়ী যদি আমরা আত্মীয়তার বন্ধন বজায় রাখি তাহলে আমাদের বয়স বাড়বে, সুতরাং আসলে বাড়বে এই ভিত্তিতে, আর এই কথা তদবিরে লেখা আছে। সুতরাং বয়স বেশি যদি করতে চান, বৃদ্ধি করতে চান, তাহলে প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করুন। যদি প্রতিবেশী কেউ মারা গেছে কিংবা অসুস্থ আছে, তাকে সাক্ষাৎ করে তার খোঁজ খবর নিন, তাকে জিজ্ঞাসাবাদ করুন। যদি প্রতিবেশীর কোন খুশির বিষয় এসেছে, খুশির বিষয়ের সময়ে তাকে মোবারকবাদ জানান। ঈদের সময় মোবারকবাদ, সে তো আপনারা খুশি, কিন্তু এখন হতে পারে প্রতিবেশীর ছেলে ফার্স্ট বয় হয়েছে, ফার্স্ট ইয়ে পাস করেছে, আপনি তাকে মোবারকবাদ জানান। অবশ্য এটা খুব কঠিন জিনিস, পরের ছেলে পাস করলে আমার মনে হিংসা হওয়ার কথা, কিন্তু মুসলমানের মনে হিংসা হবে না। আপনার প্রতিবেশীর ছেলে পাস করেছে, ফার্স্ট হয়েছে, খুশির বিষয় না, সুতরাং আপনি তাকে মোবারকবাদ জানান। আপনার প্রতিবেশীর ছেলে আলেম হয়েছে, বড় আলেম হয়ে পাস করে এসেছে, আপনি তাকে মোবারকবাদ জানান, তার খুশিতে আপনি শরীর খান। তারপর সালাম যখন পরস্পর মানে মিলিত হবেন, সাক্ষাৎ করবেন, কে সালাম দেবে আগে? আগে সালাম কে দেবে? যে এমনি নিয়ম আছে, নিয়ম আছে যে আসছে তাকে সালাম দিতে হবে, যে বসে আছে সে নয়। নিয়ম আছে যে হেঁটে আসছে আর যে সাইকেলে যাচ্ছে বা সওয়ার হয়ে গাড়িতে যাচ্ছে, কে সালাম দেবে? একজন বড় একজন ছোট, দুজনেই আসছে কিন্তু একজন বড় একজন ছোট, কে সালাম দেবে? যে ছোট সে সালাম দেবে, এটা আছে নিয়ম। কিন্তু সমস্যা হলো যে সব বয়সও সমান, সব ঈদই সমান, সব ব্যাপারই সমান, ও হেঁটে আসছে এও হেঁটে যাচ্ছে, ও আলেন এও আলেন, কে সালাম দেবে? বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের মধ্যে যে উত্তম সেই সালাম দেবে। কে উত্তম? যে আগে সালাম দেবে, যে চেষ্টা করে আগে সালাম দেবে, এ নয় যে ও দেখ সালাম তারপর আমি সালাম দেব, চেষ্টা করতে হবে কি যে আমি আগে সালাম দেব। যে ব্যক্তি ওদের মধ্যে উত্তম সেই আগে সালাম দেবে। সুতরাং প্রতিবেশীকে যখন আপনি দেখবেন তখন আপনি আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন, হাসি মুখে কথা বলবেন, প্রতিবেশীর সামনে বেরিয়ে মুখ বেঁচিয়ে না, মুখ বেগিয়ে না, মুখ নামিয়ে না, গোমড়া মুখে না, হাসি মুখে, মিষ্টি মুখ, এই মিষ্টি হাসিতে সৃষ্টি নাশ, তাই না? মিষ্টি হাসিতে সৃষ্টি নাশ, যাদের মুখে মিষ্টি হাসি আছে তাদের ব্যবসা খুব ভালো চলে, মিষ্টি হাসি ছাড়া ব্যবসা চলে না। মিষ্টি হাসি সুন্দর চরিত্রের লক্ষণ। আপনার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলো, মিষ্টি হাসিতে সাক্ষাৎ করেন, এটাকে সৎকার, বিরাট স্বভাবের কাজ। পরামর্শ দেন, সৎ পরামর্শ দেন, প্রতিবেশী হয়তো কোনো দুশ্চিন্তায় ভুগছে কিংবা সেই সময় আপনি তাকে সৎ পরামর্শ দেন, দুনিয়ার ব্যাপারে এবং দিনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে এবং দিনের ব্যাপারে। কোন খারাপ কাজে দেখলে তাকে আপনি নিষেধ করেন, ভালো কাজে উদ্বুদ্ধ করেন। প্রতিবেশী তাকে আপনি বললেন, ভাই আমি অন্য যাচ্ছি তুমি যাবে? ভাই আমি অন্য জায়গাতে জলসাতে যাচ্ছি তুমি যাবে? তারপরে খারাপ কাজ করতে দেখবেন, ভাই তোমার বাড়িতে গান বাজনা হচ্ছে কেন? গান বাজনাটা বন্ধ করো, গান বাজনা ঠিক না, ইসলামে হালাল নয়। আচ্ছা তোমার বাড়িতে দেখছি মানে পরপুরুষরা আসা যাওয়া করছে বা ওই কোনো মস্তানরা আসছে যাচ্ছে ঢুকছে, আমার ফুর্তি করতে আসছে কেন? এটা তুমি বন্ধ করো, এটা তো ঠিক না, এটা তো মানে ঘরের মর্যাদা নষ্ট হবে, বংশের মর্যাদা নষ্ট হবে, এরকম করছে না। এইভাবে সব পরামর্শ দিয়ে আপনি আপনার প্রতিবেশীকে উপকৃত করবেন। যদি প্রশ্ন করা বুঝুক, সে যদি আমার পরামর্শ না নেয় আলাদা কথা, কিন্তু আপনার কর্তব্য আপনি পরামর্শ দেবেন, কিন্তু সে যদি গ্রহণ না করে সেটা আলাদা ব্যাপার, যথাসম্ভব আপনি আপনি তার উপকার করার চেষ্টা করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আসনা আলাইকা জিরানুকা তামাসসিন ফাতামাসসিন, জেনে রেখো তোমার প্রতিবেশীর লোকেরা যদি সাক্ষী দেয় যে এই লোকটা ভালো লোক, তাহলে তুমি ভালো। প্রতিবেশীর লোকে যদি বলে ভালো, তাহলে সে ভালো, আর প্রতিবেশীর লোকে যদি সাক্ষী দেয় লোকটা খারাপ, তাহলে তুমি আসলেই খারাপ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি সব থেকে ভালো লোক সেই যে তার সাথীদের কাছে ভালো, আর সব থেকে ভালো প্রতিবেশী সেই যার যে তার প্রতিবেশীদের কাছে উত্তম বা ভালো। নম্বর চার, ইখতিমাল আজাল যা, যদি প্রতিবেশী আপনাকে কষ্ট দেয়, যদি প্রতিবেশী, আপনি তো কষ্ট দেবেন না, কিন্তু আপনার প্রতিবেশী যদি আপনাকে কষ্ট দেয় তাহলে কি করতে হবে? কষ্টের বদলে কষ্ট কি করা উচিত? সব ক্ষেত্রেই যে আপনার প্রতি সদ্ব্যবহার বা দুর্ব্যবহার করবে আপনি তার প্রতি বদলা নিয়ে দুর্ব্যবহার করবেন না। কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাহলে কি রে কুকুরে কামড়, মানুষের শোভা পায়, সে যদি খারাপ হয় তো আপনি কেন খারাপ হবেন, সে যদি অধম হয় তো আপনি উত্তম হবেন না কেন? এই নীতি সব জায়গাতেই আছে। প্রতিবেশীর ক্ষেত্রেও তাই, যদি বলেন হুজুর কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, আমি কামড় দেবো না কুকুরের পায়ে, আমি লাঠি মারব, কামড় দেবো না, কামড় দেওয়া কুকুরের কাজ, আমি লাঠি মারব, যদি প্রয়োজন পড়ে আপনি লাঠি মারবেন, কিন্তু যদি অপ্রয়োজনে আপনি লাঠি মারেন তো অন্যায় হবে, আর যদি আপনি না মারেন, ক্ষমা করে দেন, ক্ষমাশীলতা প্রয়োগ করেন, তাহলে আপনার জন্য সেটা একটা বিরাট স্বভাবের কাজ হবে। প্রতিবেশীর কষ্টে আপনি ধৈর্য ধারণ করেন, আপনি সহ্য করে নেন, তাহলে তার জন্য রয়েছে পৃথক মর্যাদা। মাগরুজি বলছেন হাসান থেকে বর্ণনা করে, লাইসা হুসনুল জিওয়ার কাফুলাদা হুসনুল জিওয়ার সবর আলাদা, প্রতিবেশীকে কষ্ট দেওয়াটাই সব প্রতিবেশীর সাথে সদ্ব্যবহারের পরিচয় নয়, বরং প্রতিবেশীর কষ্টে ধৈর্য ধরাটাই প্রতিবেশীর সাথে সদ্ব্যবহারের আলামত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতাতুন ইউহিব্বুহুমুল্লাহ ওয়া সালাতাতুন ইশরাহুহুমুল্লাহ, তিন লোককে আল্লাহ ভালোবাসেন, রাজুল ইয়ালকাল আদুব ফিয়াতি ফায়ানসুবু লাহুন নাহরা হাত্তা ইউতাল আয়া আও ইফতাহ লি আসহাবি আও ক্বাম ইসাফিরুন ফায়াতুলু সালামান হাত্তা ইউহিব্বু আন ইয়াসুল আরদ ফা ইয়ানজিলুন فيتنحى احدهم فيصلي حتى يوقظه من الرحيم ورجل يكون له جار يؤذيه جاره جاره فيصبر على هذا প্রথম হচ্ছে মুজাহিদ, প্রথম আল্লাহ যাকে ভালোবাসেন মুজাহিদ, যে জিহাদ করে শেষ পর্যন্ত সে শহীদ হয়ে যায় অথবা বিজয় লাভ করে। দু নম্বর সেই ব্যক্তি যে সফরে যায়, সফরে গিয়ে সঙ্গীদের সাথে সাথে থাকে, আর সঙ্গীরা যখন ঘুমায় তখন কি করে, দূরে গিয়ে পাশে গিয়ে নামাজ পড়ে, আল্লাহ আকবার, সবাই সুসাল্লু ওয়াসাল্লু বিল্লাইলি ওয়াল নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো। সফরে গেছে, সেই সফরে কোন মরুভূমিতে গিয়ে সবাই ঘুমিয়ে আছে, আর এ বেচারি একটু দূরে সরে গিয়ে বিতর ভাবে নামাজ পড়ছে, নিশ্চয়ই আল্লাহ তাকে ভালোবাসবে। আর তৃতীয় ব্যক্তি সেই যার প্রতিবেশী তাকে কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টে সে ধৈর্য ধারণ করে, সবুর করে। এবারে আপনাদেরকে এমন কিছু কথা বলব যে প্রতিবেশীর প্রতি কিভাবে ব্যবহার, খারাপ ব্যবহার করে তার কিছু নমুনা। আপনি দেখবেন, আপনার নিজের অভিজ্ঞতা থাকবে কিংবা অপরাধ শুনে আপনি বুঝতে পারবেন যে প্রতিবেশীকে সংকীর্ণতায় ফেলে, কিভাবে কষ্ট দেব, কিভাবে তাকে সংকীর্ণতায় ফেলব এই চেষ্টা করে। যেমন আপনার খাস জায়গা, গাড়ি রাখার কারণ আপনার গাড়ি রাখার জায়গা খাস জায়গা, সে গাড়িটা নিয়ে এসে আপনার দরজার সামনে রেখে দিল, আপনি কোথায় গাড়ি রাখবেন সে কিন্তু জানে না, তার দরজাটা আপনার খেয়াল রাখবেন। আপনার নিজের জিনিস যেখানে রাখার জায়গা সেখানে আপনি রাখবেন, কিন্তু দেখা গেল আপনার প্রতিবেশী আপনার দরজার সামনে এসে রাখল, যার ফলে আপনি কষ্ট পাবেন। দেখবেন প্রতিবেশী বাড়িতে গাছ আছে, বড় গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, অনেক রকমের গাছ বাড়িতে পাড়ায় গ্রামে লাগানো হয়, শহরেও কোথাও কোথাও আছে। সেই গাছের ডাল আপনার প্রতিবেশীর বাইরে যাচ্ছে, মানে প্রাচীর পার হয়ে বাড়ির পাশে যাচ্ছে, তার বাড়িতে ছায়া করছে অথবা কোনো ক্ষতি করছে, আপনি কিন্তু খেয়াল করছেন না। গাছের ডাল কেটে দিয়ে উচিত কি যে আপনার প্রাচীরে যেন ওই পাশে না যায়, কিন্তু খেয়াল করা হয় না, ফলে তাকে এই গাছ দিয়ে কষ্ট দেওয়া হয়। অনেক সময় পানি, আপনার বাড়ির পানি সেই বাড়িতে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছে, বাসার বাড়িতে ঢুকছে, আপনি কিন্তু খেয়াল করেন না। আপনার বাথরুমের পানি লিক হয়ে প্রতিবেশীর বাড়িতে গিয়ে গন্ধ ছড়াচ্ছে, আপনি খেয়াল করেন না। আমার বরসটা, আমার তো বন্ধ লাগে না, কিন্তু আপনার পাইপ ফেটেছে, খেয়াল করতে হবে কাকে? আপনার নিতে কি আপনি আপনার বাথরুমের পানির গন্ধ দিয়ে আপনার প্রতিবেশীকে কেন কষ্ট দেবেন? যদি আপনি এরকম কষ্ট দেন, এটা কিন্তু আপনার চারিত্রিক অধোগতি, চারিত্রিক এবং নৈতিক অধোগতি। এইভাবে মানুষকে কষ্ট দেওয়া বৈধ নয়। বাড়ির ভিতরে এমন আপনি জিনিস, মানে কোন কাজের খাতিরই হোক আর যে কোনো খাতিরই হোক, ব্যবহার করছেন যার ফলে গন্ধ ছড়াচ্ছে আর সেই গন্ধ প্রতিবেশীকে কষ্ট দিচ্ছে। এমন হতে পারে প্রতিবেশী সে চামড়ার ব্যবসা করে, চামড়ার ব্যবসা করে, কোরবানির সময় চামড়া কিনে ঘরে ঘরে চায়, তাই না? দিয়ে হতে লবণ মাখাচ্ছে কি কি সব করে, আর তার দুর্গন্ধ প্রতিবেশীকে কষ্ট দিচ্ছে, আপনি খেয়াল করছেন না। এইভাবে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া যায় প্রতিবেশীকে, যা আমরা আমাদের সমাজে আরো অনেক ভাবে দেখতে পারি। বিভিন্ন রকম ভাবে কষ্ট দিয়ে প্রতিবেশীকে সংকীর্ণতার মধ্যে ফেলে, যে যা আমাদের জন্য মোটেই বৈধ না। নম্বর দুই, প্রতিবেশীর প্রতি হিংসা করা। হিংসা সবারই জন্যই খারাপ আর প্রতিবেশীর জন্য বেশি খারাপ। ভাই ভাইয়ের প্রতি হিংসা করে, আপনার যা যায়ের প্রতি হিংসা করে, তো প্রতিবেশী প্রতিবেশীর প্রতি হিংসা করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই হিংসা কারোর জন্যই যায়ের নয়। হিংসা কাকে বলে? যে আপনি এটা চাইবেন যে ওর ওরটা নষ্ট হোক আর আমার হোক, আমার ঘরটা ওরটা থাকবে ও ধ্বংস হয়ে যায়। এই ধ্বংস কামনার নাম হচ্ছে হিংসা। কিন্তু ধ্বংস কামনা না করে যদি আপনি মনে মনে করেন যে ওর হয়েছে আমারও হোক, এটা কি হিংসা? না, এটা হিংসা নয়। আপনি চেষ্টা করুন ওর হয়েছে আপনারও হোক, কিন্তু মনে মনে কামনা করবেন যে ওর ধ্বংস হোক, আমারটা ঢাকা থাক আর পরেরটা বিকিয়ে যায়। যদি এরকম মন রাখেন তাহলে সেটাকেই বলে হিংসা। আর এমন হিংসা বৈধ নয়, প্রতিবেশীর প্রতি হোক কিংবা অপ্রতিবেশীর প্রতি হোক, কোন প্রকারের হিংসা আপনার বৈধ নয়। এমনিতে হিংসা করে মানুষ মানুষের বহু ক্ষতি করে থাকে, চুগলামি করে, অনেক সময় মিথ্যা কথা বলে, প্রতিবেশীর ক্ষতি কামনা করে, আর সেই হিংসার ফলে কত ঝগড়া ঝামেলা বিবাদ ফাসাদ লেগে থাকে সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। মহিলা মহিলা প্রতিবেশীর সাথে এক অপরের দুর্নাম গিবত, এক অপরের প্রতি অপবাদও দিয়ে থাকে, কেলেঙ্কারিও দিয়ে থাকে। আর প্রতিবেশী প্রতিবেশী বেশি খোঁজ খবর রাখে, বিশেষ করে যারা হিংসা প্রকৃতির হয় তারা প্রতিবেশীর পিছনে লাগে, মায়ের পড়ে না মাসির পড়ে, পারাপড়শির ধবলা ওড়ে, বাংলাতে বলে মায়ের পড়ে না মাসির পড়ে, পারাপড়শির ধবলা ওড়ে, মা কিছু বলে না মাসি কিছু বলে না, আর সেই কথা নিয়ে প্রতিবেশীরা হাল্লা করে বেড়ায়। যা গরু সে বলে বাঁধা আর পারাপড়শি বলে সাপিয়ে, দেখবেন কোন একটা বিষয় সেই বিষয়টা ঘরের ভিতরে কিছুই হয়নি, কিন্তু পাড়া প্রতিবেশীতে তার বিরাট হইচই হচ্ছে। যার গরু সে বলে বাঁধা, তার গায়ে সে বলে ভাই আমার গায়ে বাছুর হয় না বাঁধা, আর পাড়া প্রতিবেশী কি বলছে সাদ নিয়ে, এটা স্বাভাবিক। যদি আপনার তিল হয় পাড়া প্রতিবেশীতে কি বলবে? তাল, তিলটাকে তাল করে। যদি আপনার বাড়িতে বলে কেউ পুঁই, তো পাড়া প্রতিবেশীর লোকে কি বলবে? রুই, পুঁইটা বলবে না রুই, পুঁইটা শুনলেই শুনবে, তাই না? এই জন্যে বাংলাতে বলে ঝি জব্দ দিলে বহু জব্দ ছিলে, আর পারাপড়শি জব্দ হয় চোখে আঙুল দিলে। পারাপড়শি জব্দ কিসে হয়? চোখে আঙুল দিলে। তার কারণ তার চোখ চলা চোখ, চোখের লজ্জা সরণ থাকে না। এমন প্রতিবেশী আছে যে যা নয় তা বাইরে প্রচার করে প্রকাশ করে। এই জন্যে প্রতিবেশীর হিংসা, প্রতিবেশীর প্রতি হিংসা আমাদের জন্য সত্যিই একটা নোংরা জিনিস এবং বড় কলঞ্চ। নম্বর তিন, আপনি আপনার প্রতিবেশীকে ঘৃণা করবেন না, বা ঘৃণা করা একটা খারাপ নীতি, ঠাট্টা করা, উপহাস করা একটা খারাপ নীতি। প্রতিবেশী প্রতিবেশীকে নিয়ে ঘৃণা করছে, প্রতিবেশী প্রতিবেশীকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করছে, প্রতিবেশীর কথা অন্যের কাছে গিয়ে ঠাট্টা স্বরূপ ব্যঙ্গ স্বরূপ বলে তাকে ছোট করছে, তার মর্যাদা ক্ষুণ্ণ করছে, এমন করা কিন্তু প্রতিবেশীর জন্য শুধু নয় সমস্ত মুসলমানের জন্যই। আল্লাহ তাআলা সবার জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রান মিনহুম। হে ইমানদাররা, তোমাদের মধ্যে একজন যেন অপরজনের প্রতি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ না করে। এক জাতি অপর জাতির প্রতি, এক দল অপর দলের প্রতি, একদল পুরুষ অপর দল পুরুষের প্রতি যেন ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা না করে। হতে পারে তুমি যার প্রতি ঠাট্টা করছো, যাকে তুমি ঠাট্টা করছো সে তোমার থেকে ভালো, তুমি জানো না তার ইমানের খবর, তুমি জানো না ইমানের খবর। আমার দাড়ি আছে আর একজনের দাড়ি নেই, আমি তার দাড়ি নেই বলে উপহাস করছি, হয়তো বা তার ইমান আমার থেকে বেশি হতে পারে না। আমার তার দাড়ি নেই, আমার দাড়ি আছে, আমার দাড়ি নিয়ে সে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করছে, সে মনে করছে যে আমি আমার দাড়ি নেই, আমি হচ্ছি সভ্য, বর্তমানে আধুনিক সভ্যতা সম্পন্ন মানুষ, আর দাড়িটাকে বেরকুপরা, যাদের দাড়ি আছে তারাই হচ্ছে বেরকুপ, বর্তমান সভ্যতা।